তোমার পিছনে আসো, হ্যাঁ জি হ্যাঁ মশলা আচ্ছা কিতাবুল মুসাকাত আর কিতাবুল মুজারাতের মধ্যে সম্পর্ক গাড়া মোনাসাবাত বেশি ওটার মধ্যে শিক্ষক আছে কেন মুজারাতের মধ্যে শিক্ষক কিয়ের মধ্যে হয় মুজারাতের ব্যাপারটা সেটা যিনি এবং তার জুজিয়াত মানে এবং যিনি আর এর মধ্যে কি আছে রে ভাই ইজার সুবুত হাদিসে যারা আছে আর এটা ফলোয়াত অনেক আর এটা বকাসত হয়ে থাকে এই জন্য যেটা অধিক পতিত হয় তার ফলোয়াত বেশি থাকে যেটা সবুত হাদিসের দ্বারা আছে এই সমস্ত দিকে লক্ষ্য করে মুজারাতকে মুসাকাতের কি করছে আন মুসাকাত বলে খুরমা গাছকে ফাঁকা দেওয়া তিনি তার কি বলে বাটলার বলে তো খুরমা গাছের ফল দেওয়া হবে তার আমের এবং কি ওই ঘাসের মালিকের মধ্যে বন্টন হবে এজন্যই এবং খুরমা গাছকে বাগা দেওয়া কিছু জন্য পানি দেওয়ার জন্য ফলকে হেফাজত করার জন্য পানি দেওয়ার জন্য আমের কি কাজ করবে ফল গাছ ধরে তার শর্ত অনুযায়ী কে মালিককে ডাক্তারের মালিক ঘাসের মালিক এবং কে আমের কি বন্টন দেবেন এটা কি বলা হয় কি বলা চলো ভাই সম্ভব না আর যুদ্ধ মশলে যার উত্তর মশল থেকে অর্ধেক সুলুক রুবু কুমুস যে শত্রুর পরে ফল মুসাকাতি আল মামলা ছিলেন মুসাকাতের তফসিল কি ভাই মামলার কান্না আর সিদ্ধার কান্না হচ্ছে কি যে ক্ষমা গাছের মধ্যে যে মামলা করা হয় সেটাকে কি বলা হয় মুসাকাত বলা হয় ক্ষমাকাশ বাঁকা দেওয়া চিনি চলো ভাই কালাম ফিয়া কালার যারা জায়েজ বলে কালাম মুসাকাত কান্দর উয়ে কালাম হেতু মুসারাত কান্দর মুসারাতের জন্য যে সত্য এই সত্য কার জন্য ভাই ওকাল সাবির মত আল মামলা তু জায়েজ তুন ইমাম সাবির মত মামলা জায়েজ আছে মুসারাত জায়েজ না যিনি আমরা বলি যে ইল্লা তবাআন লিল মামলা মগর তাবি হইতে মামলা তুন জমিনের একটা বাগি একটা বাগান তিন পাশে বাই ব্যক্তি খোমা গাছ আছে এক পাশে খালি এই বাগানটা তাকে দিয়ে দিলে ভাই দেখভাল করার জন্য এখন এই খালি জায়গার মধ্যে কী করতে পারবে আমি ফসল করতে পারবে তাদের মতো যে কাজটা বই ওই মশা কাজের তা বলে বুঝছে এমনি ফি নফসি মুজারাত জায়েজ না কাম মিন শাইইন ইয়াজুজু বিত্তওয়ালা ইয়াজুজু বিয়াসতি অনেক জিনিস তাবে হইয়া কিনবে জায়গা আছে, যেরকম এপনে কোরআন তালোয়ার যায় না, কিন্তু হুজুর রাতের ওয়াজ করে কোরআন খোলে না, ভাই সুরা বলে না, আয়াত খোলে না, শরীরে যাইজ আর যে যাইজ না, হুজুর রাই মামতি করে বসে দিতে বলে আমরা আবে সবরাত কত তারে বসে দিতে পারি। এই কথা প্রয়োজন করে তাহলে এমন অবস্থা হয়েছে কিন্তু মামলাতে তাব হয়ে আসল কে ভাই মুজারাতের মধ্যে আসল হয়েছে কি কোন বাতিল করেছে না পানি যে পানি পল্লা বলা হয় পানি শেষ করে, কেন আগে তো পানি শেষ করতো, কি দিয়ে আসছেন ভাই? কোন দিয়া পদক্ষেপ দিয়ে আমাদের বাসা কোন দেশে কিনতে জানি না, পানি পানি শেষ করতে এইভাবে, কিন্তু পানি শেষ করতে গিয়ে পানি শেষ করার একটা স্থান লাগতো না, তাহলে এই পানি জমে একটা এখান থেকে শেষ করে কি ভাই কয়েকজনের জমিনের এই স্থান থেকে পানি উঠে জমিনে দেয়, তাহলে যেমন এক সপ্তাহের মধ্যে দুই দিন তুমি পানি করবে তোমার জমি তুমি সে এরকম তিনজনে ব্যবহার করে নিল কীভাবে দুই দিন দিন তাহলে প্রত্যেকে আলাদা সময় কী দেখতে পাচ্ছে না, এটা কি ব্যবহার শীত পানি শেষ করার একটা অধিকার রইল, এই অধিকারটা বিক্রি করা যায় না, আর জমিন বিক্রি করে জমিনের তার হয়ে অধিকারটাকে বিক্রি করা যায় না, জমিন বিক্রি করলে পানি শেষ করার যে একটা অধিকার এটা বিক্রি করেন যায় আছে কার তা হইয়া তার হিসাবে কিনে যায় আছে, কিন্তু শিল্পী নফসি বিক্রি আলাদাভাবে শিল্পকে বিক্রি করা যায় না, জমিনের তাবে তাবে হিসাবে তাকে বিক্রি করা কি আছে তদরূপ মোজারাত এটা এরকে যায় না মুস্তাকে ভাবে বাগার জমিন শস্য বাগার হন যায় না খুরমা গাছের তাবে হইয়া এটাকে করা যায় আছে, যেরকম শিল্পকে মুস্তাকে বিক্রি করা যায় না কিন্তু জমিনের তাবে হিসাবে বিক্রি করা কি আছে মঙ্গল ওয়াকফ একা যেসে মঙ্গল আকার কি ওয়াকফ কেন্দ্র হামা ভানা কি করছে ভাই ওয়াকফ করছে এরা সাহে মঙ্গলকে ওয়াকফ ভাই যায় না ভাই সাহে মঙ্গল কুদাল খুন্তি বালতি এগুলো হ্যাঁ কত একদিন প্রথম প্রথম দিকে ভাই বক্ষ করা কি ছিল বক্ষ করলে কি করতে হবে সাই গাড়ি মঙ্কুল হইতে হবে সাই মঙ্কুলকে বক্ষ করা যায় না অন হাম্মা মানা ছিল আগে তো ট্যাপ ছিল না ভাই পানি ট্যাপটা হতো এখন কিলোটা দরকার পড়ে না ভাই আরে ট্যাপ থাকলো বাথরুমের মধ্যে কি প্রয়োজন করে ভাই বন্যার প্রয়োজন করে না আর প্রস্রাব তো আচ্ছা কিরে কিন্তু লুটাকে করা যায় না কিন্তু হাম্মা মহানার তাবে হইয়া ইলেকট্রিক বক্ষ করা কে আছে ভাই সব টাকা মদ্যৎকার মহামালাত কেন্দ্র ইয়ানে কিছু মোকাকে মোসাকাত নে যিনি আন্না ইজারাতুন মানান ইয়েকে মানান কে হুকমান ইজারা আহে মোসাকাতরা কার হুকমান কে ভাই কামা ফিল মুজারা দেখো মুজারার মধ্যে কে ভাই ইয়া হুকমান কে ইজারা এজন্য মুজারার তো যে মদ্যৎ টাইম নির্ধারিত করা সময় নির্ধারিত করা শর্ত লাগানো হয়েছে তদ্রূপ মোসাকাতের মধ্যে সময় নির্ধারিত করা হবে শুনি ঠিক আছে স্যার ইজা লামি বাইয়িন মদ্দতা ইয়াজুজ তাহলে বলতে চাই কি মোজারাত আর কের মধ্যে মোসাকাতের মধ্যে একটা পার্থক্য পাইলাম যে মোসাকাতের মধ্যে মদ্দত তাইনের প্রয়োজন নাই মোজারাতের মধ্যে মদ্দত তাইনের প্রয়োজন আছে দুই আসতে স্যার ওয়াবিল আসতে স্যার ইজা লামি বাইয়িন মদ্দতা আগার এক বায়ন্দ্রকে বন্ধুত্ব প্রথম যে ফল আসে সে তো এই ফলের কাটার পরে আর থাকবে যে এই চুক্তি থাকবে না, চুক্তি দিয়ে দেবো বাতিল হয়ে যাবে। তোমার ঘুমের ওষুধ দিচ্ছি, কষ্টের ওষুধ না। বলছিল মানুষের কত টুক একটু তুই আগে একটা ভাব তুল, তুলছে করে হিসেবে তুল বলে ভাই না তো বলে আল্লাহ আপনাদের তোরা এই ইফতার দিছে আমাদের যে একটা ইফতার দিছে এতটুকু এক পাও তুলে আর এক পাও তুলতে পারি না, বন্ধাকে আল্লাহ তারা ইফতার এতটুকু দিছে যা বল যে আর কে কে ঘুমাইছে রে হ্যাঁ কে তুই সামাল ওর তোর লেগে চিন্তা করিস ফল পাকনে কা বক্ত মালুম কম হতা হ্যাঁ যে ফলের মধ্যে সময় নির্ধারিত এবং সেই টাইমটা এদিক সেদিক করা হোক কম এদিক সেদিক করা এবং ওয়াইয়াত কুলুফিয়া মা ঘর মোতায়েত বস দাখিল হোগা ফিহা তুমি কাটি দিয়েছে ভাই আব্বাল সমাজ এই মুসাকাতের মধ্যে আব্বাল সমাজ মোতায়েত না ঘাস এগুলিকে বসির সাথে মিশে তারা কি করে প্রচুর খাবার বসিয়েছে না ঘাস খাইতে খেতে আমাদের খেয়ার খাইতে যেরকম খেয়ার খাইতে থাকে ভাই খোল দিয়া জিনিস মাইকে গোবর দেয় না আগে দিয়ে কামড় মধ্যে খাই গোবর করে বেশি করে খাই না তাই এক প্রকার ঘাস আছে সেইগুলিকে তারা কী করে চাষ করে এই দেখে লহসুন বলা হয় আর মিশুরি বাসাই দেখে কি করে ভাই কিন্তু যে সিস্টেমের যে কি ধরে ভাই তোমার তোমার বীজ আছে এটার একটা নির্দেশ এটা কি শীতকালে শীতের বীজ হয় না গ্রীষ্মকালে তাদের একটু নির্ধারিত কি আছে ভাই তাই সময় আছে সেই নির্ধারিত টাইমে পর্যন্ত যে যখন তার বীজ হয় এটা কী করবো বীজ হইলে তার এই কাজ কী করবো উঠাই নিবি তাহলে এমন অবস্থায় যেরকম উসুলের রতবাকে তার মদত মায়ন করা ব্যতীত উসুলের রতবাকে বাগাদের কম জায়গা আছে তদ্রুপ মোশাকাত কে জায়গা আছে কেন মোশাকাতের মধ্যে তার ফল আসার মধ্যে একটা নির্দেশিত আছে ভাই টাইম আছে তা উসুলের রোজবার মধ্যেও তার কিনা বীজ আসার একটা নির্দেশিত কি আছে সময় আছে লেহাজার বেলা মধ্যজন উসুলের রোজবারকে বাগা দমন যাইতেছে তত মুসাকাতকে বেগের মধ্য ভয়ন করলে কি কি আছে ভাই যাই বলেছে اچھا ادراک بدر جنین حاصل میں بدر کا اصول رتبا چند اصول رتبا بول رہا ایک پرکار گھاس جنہیں کہ لسن بلا کی ہاد منجل کیا پڑھے ہاد سی ہاد بھی منجل ادر کا سمر کے کیا پڑھے ادر کا سمر پڑھے ادر کا سمر جن جن جن جن جن سمے سے تو تو کے ادر کا بدر پر اصول رتبا بن جاؤ کہ نجات کے اثر بھائی سمے جاننا لہو نہایت نہایت معلومات کے کو اس کے لیے رہے معلومات প্রয়োজন যেমন বা ঘম করলো তার সময় কি পাকতে এদিক দুই তিন দিন এদিক সেদিক হয় তাহলে হাজার সেটাও মন্ত্র মহিলার কোনো প্রয়োজন বখরাবের দ্বারা বখরাব খেতে তো রান্না একটা দা ও একটা লোক আসি কে তারা মুক্তলব হতা হ্যাঁ খরিফ আর সহিফ আর খরিফ বলা হয় যেমন শীত এবং গ্রীষ্মের মধ্যবর্তী সময় যেটা খরিফ আর শৈবান আর রবিয়ান দিকে রবি স্বচ্ছ যে সময় হয় সেটি শীত বসন্ত বসন্তকালকে বলা হয় যে এক তারিখ কাশিরান খালিবান শৈবান ও রবিয়ান এই হিসাবে কেন কোন সময় কি হেমন্তকালে কোন গরমকালে কোন সময় রবি রবি তোমার রবি কি কাকে বলা হয় কিন্তু শীত বসন্তকালকে বলা হয় এর মধ্যে বেশ সময় থাকে ওই জন্য এক সময় তার মধ্যে কি রে ভাই বেশ সময় থাকে বল এন তাও বেনাম আরাই একটা জন্য কি সে ভাই কোনো বছর কে ভাই এই টাইমের মধ্যে বিভিন্ন টাইমে ফসল করে বর্ষাকালে যদি কি করে ভাই অন্য ইয়া ফসল করে যে রবি শস্য করে হইব বর্ষাকালে যদি কি কি সরিষা কপন করে কতটুক হবে আর হবে নি ভাই তাহলে প্রত্যেকের জন্য একটা সিজন নির্ধারিত আছে এই জন্য ফসল জন্য বিভিন্ন ফাইবার যখন একতলার মধ্যে কি সে একতলা হয়েছে তার এনটায়ার মধ্যে কি হবে একতলা আর এনটায়ার কা এনটার বেনা আর এনটার কা বেনা উসকে একতলা পর ابتدار میں جو نا ایک بیت ایک طرف ہے تو انتہا میں لگی ہوئی ایک طرف فاتت خل جہرت پر داخل ہوگا اس کے اندر جہرت بخلاف مائزہ تفائل گرسن تد عرقا لم یبوی سما مامرد کیرک سے کھرما گاس پودا چھوٹو چالان سے دور پر بلو جے گتا যে তুমি যদি দেখভাল করবে বড় হইলে ফল যদি আসে তাহলে ফল তোমার আমার মধ্যে শিখা জানি বলে এই স্রোতের মধ্যে কেন হয়েছে বলে মাটির একটার মধ্যে উর্বরতা বেশি বুঝ না এখন উর্বরতা কম ওই দেখ অনেক তো আছে না বড় বড় হ্যাঁ মা বাবার উর্বরতা বেশি যে ফাঁসাদ কম বা আর একটা সরি বাড়ি হ্যাঁ মা বাবার উর্বরতা কম এর লেগে যদি বাড়িয়েছে জমিন হিসেবে উর্বর হিসেবে ফসল কি হয় তাড়াতাড়ি গাছ বড় হয়ে যায় ফল তাড়াতাড়ি আর একটার মধ্যে উর্বর কম কি শক্তি কম এটার মধ্যে কি হয় ভাই তিন বছরের লাগে গাছ বড় হইতে যে পাঁচ বছর সাত বছর গিয়ে ফল ধরে তাহলে বেশ সময় লাগে না বখারা মারি যা তারপর ইলে গার্সান দিয়া উসকু পুদা রসমলা কি ছাড়া কাজ আলাকা এবং সে রয়েছে বললাম যে লোকের সময় কি ফল হওয়ার টাইম হয় নাই ছোট তারা হয়েছে মা আমালাকে তোর হাই চলায় যদি কৃষককে যাই নিয়ে হোক ইল্লা বিয়ন বন্ধ দেন যেন না এটা পাবো তুমি কোথায় আর বুঝে না কাউকে ইয়ে বেসমতা হ্যাঁ কোথায় আর দিকে জমিন যে কুয়ার খাবার গোপনী করে যাচ্ছে, তার যে ফলনটা কিনা যদি তুমি উর্বর হয় তাড়াতাড়ি বলো এ ফসল ধরে, তুমি যদি উর্বর কম হয় তার মধ্যে অনেক সময় নিয়ে ফসল আসতে বেশি নেই। তাবতাল ফায়স তবতে ফায়স বগমাই যা দাবাই রে না ফিরেন তার কাছে দিচ্ছে কি ভাই খুমা গাছ বেশি না ফেরত তো কি এবস্থা গাছ খুলে দিচ্ছে যেটা ফল ধরে এবছর ফল আসছে ফল কাটার পরে তোমার কাছে দিল সামনে বছর লেগে আর উসুল আর রাতাবাতি হ্যাঁ উসুল আর তোমাকে উসুল আর তো কি আগের দিন সারা লাগাইছে আর এখানে কি দিতে ভাই গাছ দিতে ভাই উসুল আর প্রতি উসুল কো অর্থ কি ওই লসনের কি ভাই জলকে আলাইয়া কুমা আলাইহি উপর হচ্ছে খেদমত করে এটা দেখভাল করবো যে সময় যেটা প্রয়োজন এটাকে দিবে আও আত্মা কাল উসুলের রত্না লাগে শুধু রত পাবে যে আত্মাকে আর রত্না কান্দ উসুলের দর্দ অর্থ কি যেটা এই ঘাস যখন দিয়ে থাকে আর রত্ন অর্থ ঘাস যে এখন ধরে লোকপাকে দেওয়া হইলো এটাই এমন একটা জিনিস যে এমন গাছ যদি কাটবে অতই বাড়তে থাকে যতই কাটবে অতই বাড়তে থাকে এক প্রকার গাছ আছে কাটলে কি হবে বাড়ে তাহলে এমন তো অবস্থা এটার কি রোজবার কোনো সময় নেন দেখা নাই উৎসলে রোজবার অর্থ কি যে সময় তার বিষ আছে তার মধ্যে শীত আছে শীত আসার পর আখের একটা কি হবে কি আছে মোলার মধ্যে দেখছো না মোলার গাছ দেখছো না মোলার মাঝে কি আসে ভাই খেয়ার মধ্যে একটা ফুল আসে ফুল আসার পরে তার মধ্যে কি হয় বীজ হয় তাহলে উসুলের রোববার মধ্যে এরকম বীজ হয় রোববার মধ্যে যেরকম বীজ হয় আম বীজের সময় পর্যন্ত এদের শুধু রোপাকে দিচ্ছে আর রোববার যতটা পর্যন্ত এই গাছ এরকম যতটা পর্যন্ত একদম না শুকায় যাবে জল অতক্ষণ পর্যন্ত গাছ কি থাকে ফৈতি থাকে এটার কোনো শেষ সীমানা নির্ধারিত নাই একটা হচ্ছে রোববার মা তুই কাজ ছিলাম বলে যে এই ধরনের কাজ কি আর বাড়তে রাখতে উঠতে রাখতে জব রাখা যায় জমিকে যত পর্যন্ত জমিনে থাকে তত পর্যন্ত এই গাছ কি হয় বৃদ্ধি পাইতে বাড়তে থাকে স্যার যুক্ত যুক্ত কে সিলাইন কি তার যা বলেন স্যার যা হওয়া তার তো কি এত ছোট রাত্র কি এখন এত ছোট যার কারণে ঘুম এভাবে আসে ওই আরেকটা এনে এখন পর্যন্ত একটা আসছে ভাই হারাজ কোম্পানি নাম্বার ওয়ান হারাজ কোম্পানি নাম্বার ওয়ান আচ্ছা লেন না চৌকো বাঁচতে হ্যাঁ এখানেও মা তুই কাল যত করে ছোড়া দেয় জমিন কেন্দ্র যে যত জমিন যে থাকে তা সে কি থাকবে বৃদ্ধি হইতে থাকে বা দুই লাখের মন্দত এর মন্দত কে মজুর গিয়া মন্দত ইউস্তর তসমিয়াত দুজে মশাক আর ফাকিয়া দ্বারা দুজে মশাক কো তাইন করনা আছেনি দুজে মশাল শর্ত লাগাইছে কিছু না নিমা বাইয়ের না বজে ও দল দু হামনে বয়ান কে মন্দত সন্দ ওইটা সুরিতা জুজুন মাই جدوبائن اگر سب کیا جائے جدوبائن یقت ہو شکر تو پتا ہو جائے گا شکر چلو بھائی اچھا بھائی اگر تعین کرنے میں ہوا کیا ہے یا معاملہ کے اندر مساکات کے اندر ایسا وقت کیا یوں یقین ہے اس وقت کے اندر اس کو فون نہیں نکلے گا یہ نمون ایک نیچے جو تعین کر سے یہ ٹائم میں مجھے فون آ جائے گا اگر تعین کیا مدت تو کبھی اس کے اندر پھل لگ جاتا ہے کبھی اس سے مخر ہوتا ہے تم نے ایک سمے نہیں دیکھا پھل جن میں دے ان سمے پھول آتے ہیں اگر نکل جائے وقت معین وقت کے اندر بہت سی شرکت پر ہوگا بہت جو صحیح نہ مزارات معاملات کی ہوئی تاخیر عامر اور تاخر کرے ہم جی ٹائم جی ٹائم دیکھتے پر سے ٹائم مت فصل آسٹ نہ پہلے بس عامر کے آج بھی مسل ہو آج بھی مسل ہو تر قیمت پہ آج بھی مسل آج بھی مسل ہوتے کہ یہ لوکٹا سرم دل ظاہر ہو گیا کھاتا مندتے مسلمان کے اندر مدتے مسلمان نجائت کرتے تعین کرتے تر کی بھائی بھول ہو جائے سب سارا کمائی تھا آدمی ساری کیا ٹائم فصل آسبے نا جی رکھے ہاسے تو یہ شروع تو کی بھائی ہاس بخل مائز آلام یخر جن مجھے یا کھار مجھے نیچے نقطہ نہ دیا ابھر نقطہ نہ دیا نیچے جی بنا نیچے ہم نے بھائی খার মধ্যে পুরো নিচে না দিয়ে একটু ভেঙে ভিতরে যাই দিচ্ছে জানেন উপরে জল একদিনই আগে তো ফল আসছে পাকতে দিয়ে হইছে ঠিক না এখানে কি একদম কে ভাই ফলে আসে না আমাদের স্বাভাবিক কারণে বখরাম আইজা লামিয়া একটু আসতাম বহুত এরকম কিতাব না মারানির ভরে দুমার গল ফুল না দুমা ভরে আমার বিক্রি আমার নাই তুই আমার বিক্রি কর অন্যান্য গাছের মধ্যে যাই আছে আগে আঙ্গুর মে তরকারি কেন্দ্র তরকারি তরকারি আঙ্গুর সবগুলির মধ্যে কি আছে ভাই মোসাকা দিকে যাই মামলার আমরা দেখি যে জবাবটা কি যত জায়গার মধ্যে হাজত পাওয়া যাবো সেই জিনিসের মধ্যে কি বাঘা কি হাজত অন্যান্য পাওয়া ছেলের মধ্যে কি হবে যায় আশ্রয় খাইব এক দিলাম দ্বিতীয় যোগে এ হাদিস খাইবার লাইয়া কসমা খাস নি কর লেতে হে আসর খাইবার কোন দুন নাশল আও কাম্প শুধু যে এই দুইটাকে খাস করে পাওয়া যায় না যে না আহলা ইয়া আমলু না ফেকাত কেউ খাইবার ওয়ালা মামলা করতে হে দলকুল কান্দর খুরমা আর গরম বিদিত অন্য অন্য গাছ বিদিত তারা যত মশাকাত করত মামলা করত আর ক্রেতাবার থেকে সরকারি কান্দর নিজ লাউকান কামাল ড্রামা আগর এসা ও জেসা কে কাহা ভাবির মধ্যে যে কথা বলছে যদি কথা এই জন্য হয় কেন দাম বলা হয় যে কথাটা যেন বাস্তবের মহাভেক না হয় এটাকে দাম বলা হয় আর নিজের যে জিনিসটা যে বাস্তবের মহাভেক হয় এটাকে কল বলা হয় এই জন্য বলতেছে লাউকায় না কামা সাহ ওনার কথাটা আসলে নিশ্চয়ই বাস্তবের মহাভেক আগর এসা ও জেসা কে আপনি কাহা পর আসলো ভিন্ন সুদ আসল নস্কন্ধ আন্তর কোনো মামলা আসল যে নস্কর মধ্যে কি হবে ইল্লত মামলা হওয়ার পর কোনো ইল্লতের ভিত্তিতে নষ্ট আসছে সিয়ে মানা আসতি খাস করকে কিসকে আর ইমাম সাহেবের মতলব উসুল অনুযায়ী প্রত্যেকটা নস ইল্লতের ভিত্তিতে হয় লেহাজা এনে ইল্লত হয়েছে ধরিল হাজত ইল্লত হয়েছে কে হবে ধরিল হাজত লেহাজা এই দুইটা গাছের সাথে মাকসুস না নখল আর কলমের সাথে মাকসুস না যতক্ষণ সে ইল্লত পাওয়া যাবো সেই সরকার মধ্যে মোশাকাত কি হবে হাজিরা লইলে কয়জন আসত্রে সাইডের মধ্যে চল্লিশ পাওয়া যাবে চল্লিশ পাওয়া যাইতে পারে না হইতে পারে কি জানে এত মেহনত হয়ে গেছে বহুত মেহনত হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে রয়েছেন ও বহুত কাজ করছেন এক মহিলা বলছিল যে কি গো তোকে তোর স্বামীকে যেও কাপড় দিছে কি বলে বা এগো কইস না কি হয়েছে বলে চৈত্র মাসে অভাব আগে তো চৈত্র মাসে অভাব থাকতো বেশি বলে চৈত্র মাসে বিবাহ করছে বাপের কাম করছে কি যাও কাপড় দিতে তোরা যে আসল বাপের কাম করছো ওই দিন ঘুম আসার কথা ভাই সতে সৎ কিন্তু কিতাব বোঝাই চার এক জিনিস আর তোমার পরীক্ষা পাস করে কিন্তু আমরা মনে করি যে আমাদের বড় উস্তাদ হয়েছে সরাসরা যত যে সময় এটাই মনে করি যে আমার উস্তাদ সরাসরা কিতাব উস্তাদ হ্যাঁ সরাসর দেখো প্রয়োজন আছে কিন্তু উস্তাদের যেটা বলছে এটাকে তুমি আগে আক্রাম করো এটাকে আগে ধরো এরপরে সরাসরকে তুমি মোতলা করো এতে এই সরাসর তোমার জন্য মইন এবং মদতগার হবে সমুদ্রের মধ্যে এর আগে মইন মদতগার হবে না এতটুকু আমি বুঝতে পারছি কারণ আপনারা বুঝ তো আমার সমান না অনেক সময় আপনার বুঝ আমার বুঝে অফ থাকে উপরে থাকে যে কিছু বলবেন হ্যাঁ বললে বলে